رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الرحمن على العرش استوى بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم শ্রদ্ধেয় সভাপতি হযরত উলামায়ে কেরাম, সম্মানিত সুধী সমাজ, দূর দূরান্ত থেকে আগত সর্বস্তরের মুসলমান ভাইয়েরা আমার ও আমার পর্দানিসীন মা ও বোনেরা, আপনাদের সামনে যে আয়াত তিলাওয়াত করেছি সেটা হল সূরায়ে তোয়াহা এর 5 নম্বর আয়াত। এ আয়াতের তফসির প্রসঙ্গে গত 2 বৎসর থেকে আলোচনা চলেছে, এবৎসরও এই আয়াতটি আপনাদের সামনে তিলাওয়াত করা হয়েছে। কেউ ভাবতে পারেন যে এক আয়াত প্রসঙ্গে এত কথা কেন, তার কারণ হল এ আয়াতকে কেন্দ্র করে কিছু লোক সমাজে একটা ভ্রান্ত মতবাদ ছড়াচ্ছে, সেটা হল আমাদের শরীরের মতো আল্লাহর শরীর আছে, নাউজুবিল্লাহ, আমাদের হাতের মতো আল্লাহর হাত আছে, আমাদের পায়ের মতো আল্লাহর পা আছে, আমাদের চেহারার মতো আল্লাহর চেহারা আছে, আমরা যেভাবে চেয়ারে বসি আল্লাহ সেইভাবে আরশে বসেন। বুঝে থাকলে বলুন, এগুলি ইসলামের বিশুদ্ধ মতবাদ না ইসলামের নামে ভ্রান্ত মতবাদ? এই ভ্রান্ত মতবাদটা যারা সমাজে ছড়াচ্ছে তারা তাদের ভ্রান্ত মতবাদের পক্ষে সূরায়ে তোয়াহা এর 5 নম্বর আয়াতকে দলিল হিসাবে পেশ করছে। কারণ এখানে আল্লাহ বলেন আর রহমান ও আলাল আরশিস্তাওয়া, দয়াল আল্লাহ আরশে সমাসীন হয়েছেন। সুজা বাংলায় আল্লাহ আরশে আছেন, আল্লাহ আরশে আছেন এই কথা তো কোনো মুসলমান অস্বীকার করেন। প্রশ্ন হল শুধু আরশেই আছেন না আরো কোথাও আছেন, সেটা হল প্রশ্ন। আল্লাহ আরশে আছেন একথা কোনো মুসলমান অস্বীকার করে না, কিন্তু শুধু আরশেই আছেন এই কথা ভুল। আল্লাহ আরশে আছেন কথা সঠিক, কিন্তু আরশেই আছেন কথাটা ভুল। কাজেই এই আয়াতের দ্বারা তাদের ভ্রান্ত মতবাদের দলিল হয় না। তারপরও তারা টানাহেচড়া করে, গায়ের জুড়েই এই আয়াতের দ্বারা তাদের ভ্রান্ত মতবাদের পক্ষে দলিল পেশ করে চলেছে যে আল্লাহ কোরআনে বলেছেন আল্লাহ আরশে আছেন, আল্লাহ কোরআনে বলেছেন আরশে আছেন, কিন্তু আরশেই আছেন এই কথা আল্লাহ কোরআনের কোথাও বলেন। আমি গতকালও আপনাদেরকে সামান্য বলেছি, এর আগের বৎসরও বলেছি, আল্লাহ পবিত্র কোরআনের বিভিন্ন আয়াতে আল্লাহ কোথায় আছেন তার বিস্তারিত বিবরণ দিয়েছেন। এক আয়াতে আল্লাহ বলেন তোমাদের কোন 3 ব্যক্তি যদি চুপি সরে কথা বলে, কালকেও বলেছি মা মিন নাজওয়া সালাসাতিন ইল্লা হুয়া রাবিউহুম ওয়ালা খামসাতিন ইল্লা হুয়া সাদিসুহুম ওয়ালা আদনা মিন যালিকা ওয়ালা আকসারা ইল্লা হুয়া মাআহুম, তোমাদের 3 জন যদি কানে কানে কথা বলে আল্লাহ সেখানে চতুর্থ জন হিসাবে থাকেন, তোমাদের 5 জন যদি চুপিসরে কথা বলে আল্লাহ সেখানে 6ষ্ঠ জন হিসাবে থাকেন, তিনজন আর পাঁচজন উদাহরণ স্বরূপ বলা হলো, তিনজনের কম ব্যক্তি যেখানে আল্লাহ সেখানেও আছেন, পাঁচজনের বেশি ব্যক্তি যেখানে আল্লাহ সেখানেও আছেন। এর দ্বারা প্রমাণ হল আল্লাহ শুধু আরো সেই আছেন না সবখানেই আছেন। সুতরাং আল্লাহ আরো সেই আছেন, এটা কোরআনের ভ্রান্ত ব্যাখ্যা। আল্লাহ সবখানেই আছেন, এটা কোরআনের সহি ব্যাখ্যা। আরো সেই আছেন না সবখানেই আছেন? সবখানেই আছেন। এভাবে বিভিন্ন আয়াতে আল্লাহ কোথায় আছেন এই প্রশ্নের জবাব সম্বলিত বিবরণ আল্লাহ দিতে দিতে এক পর্যায়ে বলেন, ওয়ামা কুন্না গায়বিন, যার মর্মার্থ হল আমি কোথাও অনুপস্থিত নই। বুঝে থাকতে বলুন, যিনি কোথাও অনুপস্থিত নন তিনি উপস্থিত কোথায়? তাই আল্লাহ সর্বত্র বিরাজমান। এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের পক্ষ থেকে কোরআনের ব্যাখ্যা। আমরা প্রায় সময় আহলে সুন্নাত ওয়াল জামাতের নামটা শুধু উদাহরণস্বরূপ বলে থাকি। কোরআনের সহি ব্যাখ্যা একমাত্র আহলে সুন্নাত ওয়াল জামাতেই পাওয়া যায়, আর কোন ভ্রান্ত দলের কাছে কোরআনের সহি ব্যাখ্যা পাওয়া যায় না। এ কারণে আহলে সুন্নাত ওয়াল জামাত সম্পর্কেও আমাদের খুব পরিষ্কার ধারণা থাকতে হবে যে আহলে সুন্নাত ওয়াল জামাত কাকে বলে। আমি এ ব্যাপারে আপনাদেরকে সামান্য একটু আলোকপাত করতে চাই যে আহলে সুন্নাত ওয়াল জামাত কাকে বলে, তারপরে আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই এ জাতীয় আয়াত, যে সমস্ত আয়াতের দ্বারা আল্লাহ কোন সুনির্দিষ্ট জায়গায় আসেন বলে প্রমাণিত হয়, যে সমস্ত আয়াতের দ্বারা আল্লাহর চেহারা কথাটা উল্লেখ করা হয়েছে, যে সমস্ত আয়াতে আল্লাহর হাত আছে বলে উল্লেখ করা হয়েছে, যে সমস্ত আয়াতে বা হাদিসে রসুলের পা আছে বলে উল্লেখ করা হয়েছে, এ সমস্ত আয়াতে এবং হাদিসে আল্লাহর অবস্থান, আল্লাহর অঙ্গ প্রত্যঙ্গ বলতে বিশুদ্ধ ব্যাখ্যা মতে কি বলা হয়েছে, অর্থাৎ আহলে সুন্নাত ওয়াল জামাতের ব্যাখ্যা মত এই কথাগুলির মর্ম কি, এই প্রশ্নের জবাবটা আমি কিছু পরে আপনাদের সামনে তুলে ধরতে চাই। এর আগে একটা পরিষ্কার ধারণা দিতে চাই যে আসলে আহলে সুন্নাত ওয়াল জামাত কাকে বলে। তার কারণ, আমাদের সমাজে কিছু লোক আছে যারা জীবনভর অসংখ্য অগণিত বেদাতি কর্মকাণ্ডে লিপ্ত থাকে, অথচ নাম ধারণ করে তাকে আহলে সুন্নাত ওয়াল জামাত। এই বেদাতি দলের সুন্নি নাম ধারণের দুখাত থেকে আপনাদের ইমান আমল হেফাজত করার স্বার্থেই আসলেই আহলে সুন্নাত ওয়াল জামাত কাকে বলে এই প্রশ্নের সুস্পষ্ট জবাব আপনাদের সকলের মনে মনে জানা থাকা দরকার। আর কিছু লোক সাহাবায়ে কেরামের জামাতকে আদর্শ মাপকাঠি না মেনে নিজেদেরকে জামাত নামে আখ্যায়িত করে, অথচ আহলে সুন্নাত ওয়াল জামাতের অর্থই হল নবীর সুন্নতের অনুসারী এবং সাহাবায়ে কেরামের জামাতের অনুসারী। বেদাতের অনুসারী যেমন কখনো আহলে সুন্নত হতে পারে না, ঠিক তেমনি ভাবে সাহাবায়ে কেরামের জামাতকে যারা সত্যের মাপকাঠি মানে না, এরা কখনো আহলে সুন্নাত ওয়াল জামাত হতে পারে না। কোন দলের নামের মধ্যে জামাত শব্দ জুড়ে দিলেই যদি আহলে সুন্নাত ওয়াল জামাত হওয়া যেত, তাহলে কাদিয়ানিরাও আহলে সুন্নাত ওয়াল জামাত হয়ে যেত। কারণ কাদিয়ানিরাও নিজেদের নাম দিয়েছে আহমদিয়া মুসলিম জামাত। বলুন এই জামাত কি সেই জামাত? তাহলে দলের নামে জামাত শব্দ জুড়ে দিলেই আহলে সুন্নাত ওয়াল জামাত হয় না? সাহাবায়ে কেরামের জামাতকে সত্যের মাপকাঠি মানলে আহলে সুন্নাত ওয়াল জামাত হয়। নবীর সুন্নতকে যারা সত্যের মাপকাঠি মানে, সাহাবায়ে কেরামের জামাতকে যারা সত্যের মাপকাঠি মানে, প্রকৃত অর্থে তাদেরকেই আহলে সুন্নাত ওয়াল জামাত বলা হয়। কোন সত্য এই কথাটাও অস্পষ্ট, তাও সুস্পষ্ট হওয়া দরকার। এজন্য আমি ব্যাপারটা খোলা খোলা ভাবেই আপনাদের সামনে ব্যক্ত করতে চাই। এই আলোচনার মাধ্যমে অনেক জরুরি কথা আপনাদের সামনে পেশ করা হবে, তাই আমি আলোচনা শুরু করার আগেই আপনাদেরকে অনুরোধ করে বলতে চাই, কথাগুলি যেন মনোযোগ সহকারে শোনার চেষ্টা করেন, বুঝার চেষ্টা করেন, স্মরণ রাখার চেষ্টা করেন। যদি কেউ মনে করেন যে সব কথা মনে থাকবে না, তাহলে হয়তো খাতা কলমে লিখে রাখার চেষ্টা করবেন। যদি কারো সাথে খাতা কলম না থাকে, প্রায় সকলের পকেটেই তো একটা করে মোবাইল থাকে, রেকর্ড করে রাখার চেষ্টা করবেন। তাও যদি না পারেন, পরবর্তীতে খাদিমুল কোরআন পরিষদের সাথে যোগাযোগ করবেন, আপনাদেরকে অডিও রেকর্ড আপনাদেরকে সরবরাহ করার চেষ্টা করা হবে। যে কোনো যুগের, যে কোনো দেশের, যে কোনো মানুষ মুমিন মুসলমান বলে গণ্য হওয়ার জন্য মৌলিকভাবে ছয়টা কথা বিশ্বাস করতে হয়। ছয়টা কথা বিশ্বাস করলে যে কোনো যুগের, যে কোনো দেশের, যে কোনো মানুষ মুমিন মুসলমান বলে গণ্য হয়। বুঝুন, স্মরণ রাখুন, কতটা কথা বিশ্বাস করলে কোনো একজন মানুষ মুমিন মুসলমান বলে গণ্য হয়? ছয়টা কথা। এই ছয়টা কথা কোরআন এবং হাদিসের বিভিন্ন আয়াতে এবং রাসুলের বিভিন্ন হাদিসে বিক্ষিপ্ত অবস্থায় বর্ণিত হয়েছে। কোরআনের বিভিন্ন আয়াতে এই ছয়টা কথার উল্লেখ আছে, রাসুলের বিভিন্ন হাদিসে এই ছয়টা কথার উল্লেখ আছে। সাধারণ মুসলমান যারা কোরআন হাদিসের শিক্ষা গ্রহণ, নিয়মিত শিক্ষা গ্রহণ করেন না, এক কথায় যারা মাদ্রাসায় লেখাপড়া করেন না, তাদের জন্য কোরআন শরীফের কোন কোন আয়াতে ছয়টা কথা আছে, রাসুলের কোন কোন হাদিসে ছয়টা কথা আছে, খুঁজে বের করা কি সম্ভব? সম্ভব না। তাহলে একজন সাধারণ মানুষ এই ছয় কথা পাবে কোথায়, আর মুমিন মুসলমান হবে কিভাবে? এই সমস্ত সাধারণ মানুষের সুবিধার জন্য আহলে সুন্নত ওয়াল জামাতের উলামায়ে কেরাম কোরআন হাদিস থেকে ছয়টি কথা চয়ন করে একটি কলেমার ভিতরে ঢুকিয়ে দিয়েছে। কলেমাটার নাম ইমানে মুফাসসাল। কলেমাটার নাম ইমানে মুফাসসাল। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি واليوم الاخر والقدر خيره وشره من الله تعالى والباعث بعد الموت। আমার ছোটবেলায় দেখেছি প্রায় প্রতি গ্রামে গ্রামে মুসলমানদের বাচ্চাদেরকে মক্তবে শিক্ষা দেওয়া হতো, সেখানে এই সমস্ত কলেমা কালাম সমস্ত মুসলমান ছেলে মেয়েদেরকে শিক্ষা দেওয়া হতো। মুসলমান ছেলে মেয়েদেরকে এই সমস্ত ইসলামের মৌলিক শিক্ষা থেকে বঞ্চিত করার জন্য বর্তমান সমাজের কিছু জ্ঞান পাপী সুপরিকল্পিতভাবেই সকালবেলায় ভিন্ন রকম শিক্ষা ব্যবস্থা চালু করেছে, যেন মুসলমানের বাচ্চারা ইমান আকিদা শিক্ষা করার সুযোগ থেকে বঞ্চিত থাকে। এ ব্যাপারেও আপনাদের সতর্ক হওয়া দরকার। সকালবেলায় মক্তবে মুসলমানের বাচ্চাদেরকে যে সমস্ত কলেমা শিক্ষা দেওয়া হতো, এর মধ্যে প্রথম কলেমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কলেমার সামান্য ব্যাখ্যা রয়েছে দ্বিতীয় কলেমায়, সেটা হলো কলেমায়ে শাহাদাত, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূল। কলেমায়ে শাহাদাতের আরো কিছু ব্যাখ্যা পাওয়া যায় ইমানে মুজমালে। আমানতু বিল্লাহি কামা হুয়া বি আসমাইহি ওয়া সিফাতিহি ওয়া কাবিলতু জামিয়া আহকামিহি। ইমানে মুজমালের বিস্তারিত ব্যাখ্যা রয়েছে ইমানে মুফাসসালে। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। আমার কথা বুঝে থাকলে একটু দয়া করে বলুন তো, প্রথম কলেমাটি কোনটি? কলিমায়ে তৈয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল। আমাদের সমাজের যারা বলে আল্লাহ শুধু আরশেই আছেন, তারা এই কথাও বলে যে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা মুসলমানের কলেমা নয়, এটা শিরিকি কলেমা। এই কলিমা যারা গ্রহণ করবে তারা মুশরিক হয়ে যাবে। এই দাবির ভিত্তিতে তারা একাধিক বই পুস্তক রচনা করে ফেলেছে। এর মধ্যে একটা বই আমার কাছে আছে, এটার নাম হল আকিদার মানদণ্ডে। আকিদার মানদণ্ডে ইসলামের মূল মন্ত্র কালিমা তাইয়িবা লা ইলাহা ইল্লাল্লাহ। তাদের দাবি হল কালেমা শুধু লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালেমা তাইয়িবার অংশ নয়। লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে বলা হয়েছে এক আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই, এর পাশাপাশি মুহাম্মাদুর রাসূলুল্লাহ বললে মুহাম্মাদুর রাসূলুল্লাহকে আল্লাহর সাথে শরীকদার সাব্যস্ত করা হয়। শরীকদার আতঙ্কের ভূত এদের ঘাড়ে সওয়ার হয়েছে। শরীকদার আতঙ্কের ভূত এদের ঘাড়ে সওয়ার হয়েছে। লা ইলাহা ইল্লাল্লাহ এর সাথে মুহাম্মাদুর রাসূলুল্লাহ যুক্ত করলে মুহাম্মাদুর রাসূলুল্লাহকে আল্লাহর সাথে শরীকদার সাব্যস্ত করা হয় দাবি করে এই 232 পৃষ্ঠা বিশিষ্ট বইটা পর্যন্ত তারা প্রকাশ করে ফেলেছে। এরপরও যদি এই বাতিল দলের পরিচয় আপনাদের সামনে তুলে ধরা না হয়, সিলেট আলিয়া মাদ্রাসার ময়দানে অনুষ্ঠিত 3 দিনের তফসিরুল কোরআন সম্মেলনে এদের সম্পর্কে আপনাদেরকে সতর্ক করা না হয়, আর আপনাদের হাতে যদি তাদের বইটা পৌঁছে দিতে পারে, আপনারা তো বই পড়লে মনে করবেন ঠিকই লিখেছে। বুঝে থাকলে বলুন, এই সমস্ত বাতিলদের ব্যাপারে সমাজকে সতর্ক করা দরকার আছে কিনা? সমাজকে সতর্ক করা দরকার আছে। এই জন্য এই সমস্ত বাতিলদের যত ভ্রান্ত আকীদা আছে এর মধ্যে একটা হলো আল্লাহ আরশেই আছেন আর কোথাও নন। সুতরাং আর রহমান ও আলাল আরশ ইস্তাওয়া, যে আল্লাহ সূরা তোহার 5 নম্বর আয়াতে বলেছেন আল্লাহ আরশে আছেন, এখানে আরশে ই আছেন না আরশে ও আছেন? ই না ও? আল্লাহ আরশে ই আছেন না আল্লাহ আরশে ও আছেন? মনে রাখবেন ই আর ও বেশ কম, এরা ই বলে আমরা ও বলি। আল্লাহ শুধু আরশেই আছেন না আরশে ও আছেন? আরশে ও আছেন। এদের ভ্রান্তি সম্পর্কে পরিষ্কার ধারণা গ্রহণের জন্য এই জাতীয় আয়াতগুলিকে তফসিরের পরিভাষায় আয়াতে মুতাশাবিহাত বলা হয়। আয়াতে মুতাশাবিহাতের ব্যাখ্যা আহলে সুন্নাত ওয়াল জামাতের দ্বারা কি করা হয়েছে? আহলে সুন্নাত ওয়াল জামাতের উলামায়ে কেরাম আয়াতে মুতাশাবিহাতের কি ব্যাখ্যা করেছেন, হুরুফে মুকাত্তাআতের কি ব্যাখ্যা করেছেন? আপনারা যারা কোরআন তিলাওয়াতের অভ্যাস রাখেন আপনারা অবশ্যই দেখেছেন বিভিন্ন সুরার শুরুতে আরবি বর্ণমালার কিছু অক্ষর উল্লেখ থাকে, আলিফ লাম মিম, আলিফ লাম রা, তোয়াহা, ইয়াসিন, এগুলি কোনো বাক্য না, আরবি বর্ণমালার বিক্ষিপ্ত কতগুলি অক্ষর। এইগুলিকে তফসিরের পরিভাষায় হুরুফে মুকাত্তাআত বলা হয়। আর এমন কিছু আয়াত আছে যেগুলির বাহ্যিক অর্থ আছে কিন্তু বাহ্যিক অর্থ উদ্দেশ্য নয়, তাহলে এগুলির রূপক অর্থ আছে। রূপক অর্থটা কি তাও সুস্পষ্টভাবে সুনির্দিষ্টভাবে আল্লাহর পক্ষ থেকে বলে দেওয়া হয়নি, ওইগুলিকে আয়াতে মুতাশাবিহাত বলা হয়। আহলে সুন্নাত ওয়াল জামাত হুরুফে মুকাত্তাআতের কি ব্যাখ্যা করেন? আহলে সুন্নাত ওয়াল জামাতের আলেমগণ আয়াতে মুতাশাবিহাতের কি ব্যাখ্যা করেন সেটা বোঝার স্বার্থেই প্রথমে আমাদের বোঝা দরকার আহলে সুন্নাত ওয়াল জামাত কাকে বলে। আহলে সুন্নাত ওয়াল জামাত বোঝার জন্য প্রথমেই জানা থাকতে হবে, মনে রাখতে হবে, যে কোনো যুগের যে কোনো দেশের যে কোনো লোক আল্লাহর কাছে মুমিন মুসলমান বলে গণ্য হতে গেলে মৌলিকভাবে 6টা কথা বিশ্বাস করতে হবে। স্মরণ রাখবেন 6টা কথা কোরআনের বিভিন্ন আয়াতে বিক্ষিপ্ত অবস্থায় আছে। ছয়টা কথা রাসুলের বিভিন্ন হাদিসে বিক্ষিপ্ত অবস্থায় আছে। আহলে সুন্নাত ওয়াল জামাতের উলামায়ে কেরাম সেই বিক্ষিপ্ত আয়াতগুলি থেকে, বিক্ষিপ্ত হাদিসগুলি থেকে ছয়টা কথা একটা কলেমার অন্তর্ভুক্ত করে দিয়েছেন, যেন যে কোনো মুসলমান, যে কোনো সরল সহজ মানুষ, যে কোনো সাধারণ মানুষ, যে কোনো অশিক্ষিত মানুষও এই ছয়টা কথা সহজে পাইতে পারে এবং বিশ্বাস করে মুমিন মুসলমানের অন্তর্ভুক্ত হতে পারে। যে কলেমার ভিতরে ছয়টি কথা উল্লেখ করে দেওয়া হয়েছে, কলেমাটির নাম ইমানে মুফাসসাল। কলেমাটি হল, কলেমাটার নাম হল ইমানে মুফাসসাল। কলেমাটা হল আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। এর শব্দার্থ আমি আপাতত বলতে যাচ্ছি না, মর্মার্থটা হল আমি আল্লাহকে বিশ্বাস করলাম, আমি আল্লাহর ফিরিস্তাগণ বিশ্বাস করলাম, আমি আল্লাহর নাজিলকৃত আসমানি কিতাবগুলি বিশ্বাস করলাম, আমি আল্লাহর প্রেরিত নবী রাসুলগণকে বিশ্বাস করলাম, আমি আল্লাহর নির্ধারিত তকদির, যাকে বাংলায় ভাগ্য তালিকা বলা হয়, আল্লাহর নির্ধারিত তকদির বিশ্বাস করলাম, কত নম্বরে? পাঁচ নম্বরে। ছয় নম্বরে আমি পরকাল বিশ্বাস করলাম। আমি আবারও বলছি, আপনারা শুনুন, বুঝুন, স্মরণ রাখুন, মনে করেন স্মরণ থাকবে না, লিখে রাখার চেষ্টা করুন, লিখে রাখার সুযোগ সুবিধা নাই রেকর্ড করার চেষ্টা করুন, তাও যাদের সুযোগ নাই তারা খাদিমুল কোরআন পরিষদের সাথে পরবর্তীতে যোগাযোগ করলে আমার এই বক্তব্যের অডিও রেকর্ড আপনাদেরকে পৌঁছে দেবেন ইনশাআল্লাহ। যে ছয়টা কথা বিশ্বাস করলে যে কোনো যুগের যে কোনো দেশের যে কোনো মানুষ মুমিন মুসলমান বলে গণ্য হয়। ছয়টা কথা আছে ইমানে মুফাসসালে। ইমানে মুফাসসালের মর্মার্থ হলো আমি এক নম্বরে আল্লাহকে বিশ্বাস করলাম, দুই নম্বরে আল্লাহর ফিরিস্তাগণ বিশ্বাস করলাম, তিন নম্বরে আল্লাহর নাজিলকৃত আসমানি কিতাবগুলি বিশ্বাস করলাম, চার নম্বরে আমি আল্লাহর প্রেরিত নবী রাসুলগণকে বিশ্বাস করলাম, পাঁচ নম্বরে আমি আল্লাহর নির্ধারিত তকদির বিশ্বাস করলাম, ছয় নম্বরে আমি পরকাল বিশ্বাস করলাম। এইভাবে নম্বর ওয়ার হিসাবে যদি আপনারা স্মরণ রাখতে পারেন তাহলে সামনের কথাগুলি বুঝতে আরো সহজ হবে। ইমানে মুফাসসালের মর্মার্থ প্রথম নম্বরে কাকে বিশ্বাস করলাম, দুই নম্বরে আল্লাহর ফেরেশতাগণ বিশ্বাস করলাম, তিন নম্বরে আসমানি কিতাবগুলি বিশ্বাস করলাম, চার নম্বরে নবী রসুল বিশ্বাস করলাম, পাঁচ নম্বরে তকদির বিশ্বাস করলাম, ছয় নম্বরে আখেরাত বিশ্বাস করলাম। আল্লাহ বিশ্বাস করলাম, ফিরিস্তা বিশ্বাস করলাম, আসমানি কিতাব বিশ্বাস করলাম, নবী রসুল বিশ্বাস করলাম, তকদির বিশ্বাস করলাম, পরকাল বিশ্বাস করলাম। এই ছয় কথায় যারা বিশ্বাসী এরাই মুমিন মুসলমান। ছয় কথায় যারা বিশ্বাসী তারাই মুমিন মুসলমান। ছয় কথার কোনো একটি কথা যদি কেউ বিশ্বাস করে না, সে আর মুমিন মুসলমান থাকে না। কেউ যদি বলে আমি আল্লাহ বিশ্বাস করি না, সে বেঈমান হয়ে যাবে। কেউ যদি বলে আমি ফেরেশতা বিশ্বাস করি না, কাফের হয়ে যাবে। কেউ যদি বলে আসমানি কিতাব বিশ্বাস করি না, কাফের হয়ে যাবে। কেউ যদি বলে নবী বিশ্বাস করি না, কাফের হয়ে যাবে। যদি কেউ বলে তকদির বিশ্বাস করি না, কাফের হয়ে যাবে। যদি কেউ বলে পরকাল বিশ্বাস করি না, কাফের হয়ে যাবে। বুঝে থাকলে এবার দয়া করে বলুন, কতটা কথা বিশ্বাস করলে মুসলমান হয়? এর মধ্যে কোনো একটা কথা অবিশ্বাস করলে কি হয়? কাফের হয়। এই কথাগুলি যদি আপনারা ভালো রকম স্মরণ রাখেন তাহলে বর্তমান সমাজে কিছু লোক আছে অতি উদার, যারা কাফেরদেরকে মুমিন গণ্য করে, আর কিছু লোক আছে অত্যন্ত নিষ্ঠুর কঠোর, যারা মুমিনদেরকেও কাফের গালি দেয়। মুসলমানের সমাজে কাফেরকে মুসলমান গণ্য করার সুযোগ পায় কেন? মুসলমানের সমাজে মুসলমানকে কাফের বলার সুযোগ পায় কেন? সাধারণ মুসলমান জানে না যে একটা মানুষ কেমনে মুসলমান হয় আর কেমনে কাফের হয়। এই জন্য আজকের থেকেই আমরা স্মরণ রাখি, একটা মানুষ ছয় কথা বিশ্বাস করলেই মুসলমান হয়, এর কোনো কথা অবিশ্বাস করলেই কাফের হয়। যদি বুঝতে পারেন, স্মরণ রাখতে পারেন, তাহলে আপনাদের সামনে কখনো কেউ কোনো কাফেরকে মুসলমান বলতে পারবে না, কোনো মুসলমানকে কাফের বলতে পারবে না। আমার কথা বুঝে থাকলে একটু দয়া করে বলবেন, আপনারা মুসলমান না কাফের? কেমনে জানেন? হ্যাঁ, আমি সব কথা বিশ্বাস করি, আমি মুসলমান। আমাকে যদি কেউ কাফের বলে আমি প্রতিবাদ করব, তুই কেমনে আমাকে কাফের বললে? প্রমাণ কর। আমি তো সব কথা বিশ্বাস করি। এই ছয় কথার কোন একটা কথা অবিশ্বাস করলে কি হয়? কাফের হয়। আপনারা বলুন তো, কাদিয়ানিরা মুসলমান না কাফের? ছয় কথা বিশ্বাস করলে কাফের হবে? তাহলে কোন কথা, ছয় কথার কোন কথা অবিশ্বাস করার কারণে কাদিয়ানি কাফের হলো? যারা কাদিয়ানিদেরকে কাফের বলেন, আপনাদের প্রমাণ করতে হবে ছয় কথার কোন কথাটা অবিশ্বাস করার কারণে কাদিয়ানি কাফের হলো। আপনারা যেমন লা ইলাহা ইল্লাল্লাহ কলেমা পড়েন, তারাও লা ইলাহা ইল্লাল্লাহ কলেমা পড়ে। আপনারা যেমন মুহাম্মাদুর রাসূলুল্লাহ কলেমা পড়েন, তারাও মুহাম্মাদুর রাসূলুল্লাহ কলেমা পড়ে। তাহলে হ্যাঁ হ্যাঁ, তাদের বইয়ে লেখা আছে মুসলমানের কলেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখা আছে। আপনারাও পড়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তারাও কলেমা পড়ে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনারা মুসলমান হলে তারা কাফের কেন? ছয় কথার কোন কথা অস্বীকার করার কারণে তারা কাফের? ছয় কথার প্রথম কথা কি ছিল? আল্লাহকে বিশ্বাস করি। দ্বিতীয় কথা ছিল আল্লাহর ফিরিস্তা বিশ্বাস করি। তৃতীয় কথা ছিল আসমানি কিতাব বিশ্বাস করি। চতুর্থ কথাটা কি ছিল? নবী রাসূলকে বিশ্বাস করি। চতুর্থ কথা ছিল নবী রাসূলকে বিশ্বাস করি। যারা নবী রাসূল, এদেরকে নবী রাসূল বিশ্বাস করতে হবে। যারা নবী নয়, এদেরকে নবী বিশ্বাস করা যাবে না। তিন নম্বর ছয় কথার তিন নম্বর কথাটা কি? আসমানি কিতাব বিশ্বাস করি। আসমানি কিতাবগুলির মধ্যে কুরআন কি একটা আসমানি কিতাব? বুঝে শুনে বলেন, কুরআন একটা আসমানি কিতাব? এই কুরআনের সূরা আহজাবের ৪০ নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের কোন যুবকের বংশগত পিতা নন, বরং তিনি আল্লাহর রাসূল এবং খাতামুন নাবিয়্যিন। বলুন, কোরআনে মুহাম্মাদুর রাসূলুল্লাহকে খাতামুন নবিয়্যিন বলা হয়েছে কিনা? বলা হয়েছে। তিরমিজি শরীফের হাদিসে উল্লেখ আছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাকুমু আস-সাআতু হাত্তা ইউবাসা দাজ্জালুনা কাযযাবুনা কুল্লুহুম ইয়াজআমু আন্নাহু নাবিয়্যুন ওয়া আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি। হাদিসের সংক্ষিপ্ত অর্থ হলো, আল্লাহর রাসূল বলেন, কুরআনে যে আল্লাহ আমাকে খাতামুন নাবিয়্যিন বলেছেন, কোন সূরার কত নম্বর আয়াতে? সূরা আহজাবের ৪০ নম্বর আয়াতে আল্লাহ আমাদের নবীকে খাতামান নাবিয়্যিন বলেছেন। এর মর্ম হলো খাতামুন নাবিয়্যিন। আল্লাহর রাসূল বলেন, এই খাতামুন নাবিয়্যিনের অর্থ হলো, আমার পরে আর কেউ নবী হবে না। আল্লাহ বলেছেন খাতামুন নাবিয়্যিন, রাসূল বলেন এর অর্থ হলো, আমার পরে কেউ নবী হবে না। তাইলে কুরআনের ঘোষণা মতো আমরা রাসূলকে খাতামুন নাবিয়্যিন বিশ্বাস করি, উনার পরে আর কেউ নবী হবে না বিশ্বাস করি। কাদিয়ানিরা বলে হবে। কুরআনের সূরা আহজাবের ৪০ নম্বর আয়াত মানল না, অমান্য করল? তাহলে ছয় কথার কত নম্বর কথা অমান্য করায় কাদিয়ানি কাফের? তিন নম্বর। তিন নম্বর কথা কি? আসমানি কিতাব বিশ্বাস করা। কুরআন আসমানি কিতাব, এখানে আল্লাহ আমাদের নবীকে খাতামান নাবিয়্যিন বলেছেন, রাসূল নিজে তার ব্যাখ্যা করেছেন, আমার পরে কেউ নবী হবে না। কাদিয়ানিরা বলে হবে। সুতরাং কুরআন মানল না, কুরআনের সূরা আহজাবের ৪০ নম্বর আয়াত মানল না, সুতরাং এই ছয় কথার তিন নম্বর কথা অমান্য করার কারণে কাদিয়ানি কাফের। উদাহরণ বুঝে থাকলে আবার বলুন, একটা মানুষ কাফের হয় কিভাবে? ছয় কথার কোন একটি কথা না মানলে কাফের হয়। আর দুনিয়ার কোন মানুষ মুমিন মুসলমান হয় কিভাবে? ছয় কথা একত্রে ছয় কথা মানলে। কয়েক বছর আগে ব্রাহ্মণবাড়িয়াতে এক রাজনৈতিক দলের এক সভা হল। সেই দলের এক বড় নেত্রী বক্তৃতায় বলে দিলেন, কাদিয়ানিরা মুসলমান না কাফের তা আল্লাহই ভালো জানেন। কাদিয়ানিরা মুসলমান না কাফের তা আল্লাহই ভালো জানেন। কিছুদিন পরে ওই মাঠে আমার এরকম এক সভা, সেই সভায় লিখিতভাবে আমাকে প্রশ্ন করা হলো যে কেউ যদি বলে কাদিয়ানিরা মুসলমান না কাফের তা আল্লাহই ভালো জানেন, তাহলে এই ব্যাপারে আপনি কি বলেন? আমি বললাম, এই ব্যাপারে আমি বলি যে এই নেত্রী বলেছে কাদিয়ানিরা মুসলমান না কাফের আল্লাহই ভালো জানেন, সেই নেত্রীটাও মুসলমান না কাফের আল্লাহই ভালো জানেন। আপনাদের কোন ছেলে মেয়ে যদি প্রাইমারি স্কুলে পরীক্ষা দিতে যায়, পরীক্ষাটা যদি অঙ্কের পরীক্ষা হয়, আর একটা প্রশ্ন যদি তাকে দশ আর দশ এর যোগফল কত, দশ আর দশ এর যোগফল কত, একটা প্রশ্ন, আপনার ছেলে যদি উত্তর লেখে আল্লাহই ভালো জানে, পরীক্ষায় ফাঁস করবে না, গুড়ার ডিম পাবে? সব কথা আল্লাহই ভালো জানে বললে হবে না, অনেক কথা আছে আমি জানি বলতে হবে, নাইলে ঈমান থাকবে না। দশ আর দশের যোগফল কত আল্লাহই ভালো জানে। লেখলে পরীক্ষা পাশ করবে না, গুড়ার ডিম পাবে? ঠিক তেমনি ভাবে কাদিয়ানিরা কাফের না মুসলমান আল্লাহই ভালো জানে, যে বলবে তার ইমানের কুটায় গুড়ার ডিম ছাড়া কিছু নাই। আমি বলতেছিলাম আজকের এই সম্মেলন থেকে আমাদের সমস্ত শ্রোতাদের বুঝে নিতে হবে একটা মানুষ মুসলমান কিভাবে হয় আর কাফের কিভাবে হয়। আমার কথাগুলি বোঝা থাকলে বলুন তো, একটা মানুষ মুসলমান কিভাবে হয়, কাফের কিভাবে হয়? ছয় কথার কোন একটা কথা অমান্য করলেই কাফের হয়। এবার বলুন আপনারা মুসলমান না কাফের আল্লাহই ভালো জানে? আপনারা মুসলমান না কাফের আল্লাহই ভালো জানে? না, আমি জানি আমি মুসলমান। কেমনে জানলেন? আমি ছয় কথা বিশ্বাস করি, আমিও জানি আমি মুসলমান। এবার শুনুন, হাদিস শরীফে উল্লেখ আছে হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাফাররাকাত বনু ইসরাঈল আলা সিনতাইনি ওয়া সাবঈনা মিল্লা কুল্লুহুম ফিন্নারি ইল্লা ওয়াহিদা ক্বালু মা হিয়া ইয়া রাসূলাল্লাহ ক্বালা মা আনা আলাইহি ওয়া আসহাবি আও কামা ক্বালা আলাইহি সালাতু ওয়াসসালাম। হাদিসের সিহাসিত্তার বিভিন্ন কিতাবে হাদিসটা সামান্য শব্দগত তারতম্যের মাধ্যমে একই অর্থবোধক এই হাদিসটা হাদিসের বিভিন্ন কিতাবে উল্লেখিত আছে। এই হাদিসের মর্মার্থ হল আল্লাহর রসুল বলেন, ইহুদিরা ধর্ম নিয়ে দলাদলি করে একাত্তর দলে বিভক্ত হয়েছে, খ্রিস্টানেরা ধর্ম নিয়ে দলাদলি করে বাহাত্তর দলে বিভক্ত হয়েছে, আর আমার উম্মতেরা অর্থাৎ মুসলমানেরা ধর্ম নিয়ে দলাদলি করে তিয়াত্তর দলে বিভক্ত হবে। ইহুদি হয়েছিল একাত্তর দল, খ্রিস্টান হয়েছিল বাহাত্তর দল, আর আমাদের নবীর মুসলমান উম্মতেরা হবে তিয়াত্তর দল। কাফেরদের তিয়াত্তর দল না মুসলমানদের তিয়াত্তর দল? মুসলমানদের তিয়াত্তর দল, মনে রাখবেন, ভুলে যাবেন না। এরপরে আল্লাহ রসুল বলেন, এই তিয়াত্তর দলের আমার উম্মত মুসলমানের তিয়াত্তর দলের বাহাত্তর দল মুসলমান হবে জাহান্নামি, এক দল মুসলমান হবে জান্নাত। এবার বুঝে থাকতে বলুন, মুহাম্মাদুর রসুল্লার মুসলমান উম্মতের কত দল জাহান্নামি আর কত দল জান্নাতি? এবার একটু বুঝে শুনে জবাব দিতে হবে। আল্লাহই ভালো জানেন বললে হবে না, বাহাত্তর দল মুসলমান জাহান্নামী হবে ছয় কথায় অবিশ্বাসী হওয়ার কারণে, কারণে ছয় কথায় অবিশ্বাসী হওয়ার কারণে মুসলমান হয়। বাহাত্তর দল মুসলমান জাহান্নামী হবে এর মানে কি ছয় কথায় অবিশ্বাসী না বিশ্বাসী? ছয় কথায় বিশ্বাসী বলেই তো মুসলমান, এক দল জান্নাতি এরাও ছয় কথায় বিশ্বাসী বলেই মুসলমান, বাহাত্তর দল জাহান্নামীরাও মুসলমান ছয় কথায় বিশ্বাসী হওয়ার কারণে, এক দল জান্নাতিরাও মুসলমান ছয় কথায় বিশ্বাসী হওয়ার কারণে, কাজেই 72 দল মুসলমানের দোষটা কি যে দোষের কারণে এরা জাহান্নামী হলো, আর এক দল মুসলমানের গুণটা কি যে গুণের কারণে এরা জান্নাতি হলো? প্রশ্ন বুঝলেন কিনা দেখুন, বুঝে থাকতে বলুন। আল্লাহর রাসূল যে বললেন আমার উম্মতেরা অর্থাৎ মুসলমানেরা 73 দলে বিভক্ত হবে, এর মধ্যে 72 দল জাহান্নামী হবে, ও মুসলমান না মুসলমান? ছয় কথায় অবিশ্বাসী না বিশ্বাসী? যাবে কোথায়? জাহান্নামে। আর এক দল মুসলমান জান্নাতি হবে, এরাও ছয় কথায় বিশ্বাসী। 72 দল মুসলমান এরাও ছয় কথায় বিশ্বাসী, জাহান্নামে যাবে কোন দোষের কারণে? এক দল মুসলমান জান্নাতি হবে, এরাও ছয় কথায় বিশ্বাসী, কোন গুণের কারণে জান্নাতি হবে? বোঝা দরকার কিনা? বোঝা দরকার। 72 দল জাহান্নামী মুসলমান ও সকতা বিশ্বাস করে, এক দল জান্নাতি মুসলমান ও সকতা বিশ্বাস করে। ওরা জাহান্নামী হবে কোন দোষের কারণে? মন গড়া ব্যাখ্যা মত বিশ্বাস করার কারণে। আর এক দল মুসলমান জান্নাতি হবে কোন গুণের কারণে? এরা ছয় কথা বিশ্বাস করে, মন গড়া ব্যাখ্যা মতে নয়। ছয় কথার যেই ব্যাখ্যা নবীর সুন্নতের দ্বারা প্রমাণিত, সাহাবায়ে কেরামের জমাতের দ্বারা প্রমাণিত, সেই ব্যাখ্যা মতো ছয় কথা বিশ্বাস করায় এক দল মুসলমান হবে জান্নাতি। বলতে হবে কোন দোষে 72 দল মুসলমান জাহান্নামী, কোন গুণে একদল মুসলমান জান্নাতি? বলতে পারলে আহলে সুন্নাতুল জামাতের পরিচয় পরিষ্কার হবে। 72 দল জাহান্নামী মুসলমানেরাও সকথা বিশ্বাস করে, এক দল জান্নাতি মুসলমানেরাও সকথা বিশ্বাস করে। ওরা জাহান্নামী কোন দোষের কারণে? সকথা বিশ্বাস করে, মন গড়া ব্যাখ্যা মতে। এরা জান্নাতি কোন গুণের কারণে? সকথা বিশ্বাস করে সুন্নতে রাসূল এবং জমাতে সাহাবার ব্যাখ্যা মতে। বলতে হবে আপনাদের, বলুন 72 দল জাহান্নামী মুসলমান এরাও তো সকথা বিশ্বাস করে, জাহান্নামী কেন? সকথা বিশ্বাস করে মন গড়া ব্যাখ্যা মত, সকথা বিশ্বাস করে মন গড়া ব্যাখ্যা মতো। একদল মুসলমান জান্নাতি কেন? এরা সকথা বিশ্বাস করে সুন্নতে রাসূল এবং জমাতে সাহাবার ব্যাখ্যা মতো। নবীর সুন্নতের ব্যাখ্যা দ্বারা যে ব্যাখ্যা প্রমাণিত, সাহাবায়ে কেরামের জমাতের দ্বারা যে ব্যাখ্যা প্রমাণিত, সেই ব্যাখ্যা মতো এরা ছয় কথা বিশ্বাস করে, এই জন্য এরা হবে জান্নাতি। তাহলে ছয় কথার সহি ব্যাখ্যা পাওয়া যায় কোথায়? দুই ঠিকানায়। ছয় কথা পাওয়া যায় কোথায়? কোরআনে আর হাদিসে। ছয় কথার সহি ব্যাখ্যা পাওয়া যায় দুই ঠিকানায়, একটা ঠিকানার নাম নবীর সুন্নত, আর একটা ঠিকানার নাম সাহাবায়ে কেরামের জমাত। পরিষ্কার ভাবে বুঝুন, ছয় কথা পাওয়া যায় কোথায়? কোরআনে আর হাদিসে। ছয় কথার সহি ব্যাখ্যাও পাওয়া যায় কোরআনে আর হাদিসে, না অন্য দুই ঠিকানায়? সেই দুই ঠিকানা কি কি? নবীর সুন্নত এবং সাহাবাগণের জমাত। ছয় কথার সহি ব্যাখ্যা কোরআনে খুঁজলে পাবেন না, ছয় কথার সহি ব্যাখ্যা শুধু হাদিসে খুঁজলে পাবেন না, ছয় কথার সহি ব্যাখ্যা আরো দুই ঠিকানায় পাওয়া যায়। একটা ঠিকানার নাম নবীর সুন্নত, আর একটা ঠিকানার নাম সাহাবাগণের জমাত। এই কারণে ছয় কথা যারা দুই ঠিকানার থেকে গ্রহণ করে তাদের নাম আহলে সুন্নত ওয়াল জমাত। কাজেই একটা মানুষ মুসলমান না কাফের এই প্রশ্নের জবাব আলাদা, একটা মুসলমান আহলে সুন্নত ওয়াল জমাত না বাতিল সেই প্রশ্নের জবাব আলাদা। ছয় কথার কোনো কথা বিশ্বাস না করলে বাতিল, শুধু বাতিল নয় কাফের হয়। আর সুন্নতে রাসূল এবং জমাতে সাহাবার ব্যাখ্যা গ্রহণ না করলে কাফের হইয়া যায় না বাতিল? বাতিলে আর কাফির একটা বেশ একটু বেশ কম আছে। যে কাফের হইয়া যায় তার ইমানেই থাকে না, আর যে বাতিল তার ইমান থাকতে পারে কিন্তু ইমানটা বিশুদ্ধ ইমান নয়, অবিশুদ্ধ ইমান। এবার আমি আপনাদেরকে জিজ্ঞেস করি, আপনারা মুসলমান কিনা? কত কথা বিশ্বাস করে? এখনো সাব্যস্ত হলো না আপনারা আহলে সুন্নাত ওয়াল জামাত না বাতিল? ছয় কথা বিশ্বাস করে শুধু প্রমাণ হলো আপনারা মুসলমান, কিন্তু মুসলমানের 73 দলের জান্নাতি দলের অন্তর্ভুক্ত না এক দল জান্নাতি দলের অন্তর্ভুক্ত না 72 দল জাহান্নামীদের অন্তর্ভুক্ত, এটা শুধু ছয় কথা বিশ্বাস করলে প্রমাণ হবে না। প্রমাণ হবে তখন যে এই ছয় কথার ব্যাখ্যা আপনি মন গড়াভাবে গ্রহণ করেন না সুন্নতে রাসূল এবং জামাতে সাহাবার ব্যাখ্যা মতো গ্রহণ করেন। যদি বলেন ছয় কথার ব্যাখ্যা আমি যেভাবে বুঝি সেভাবে গ্রহণ করি, ছয় কথা বিশ্বাস করার কারণে মুসলমান, মন গড়া ব্যাখ্যা গ্রহণ করার কারণে জাহান্নামী মুসলমান। আর যদি বলেন ছয় কথা আমি গ্রহণ করি নবীর সুন্নতের ব্যাখ্যা মতো, সাহাবায়ে কেরামের জামাতের ব্যাখ্যা মতো, আপনি মুসলমানও আপনি আহলে সুন্নত ওয়াল জামাত, আপনি জাহান্নামী মুসলমান নন, আপনি জান্নাতি মুসলমান। আল্লাহ আরশে আছেন, আমাদের মূল আলোচনার কেন্দ্রবিন্দু। মনে আছে সূরা তোহার 5 নম্বর আয়াতে বলা হয়েছে আল্লাহ আরশে আছেন, আরশে ই আছেন না আরশে ও আছেন? আরশে ই আছেন, এটা মন গড়া ব্যাখ্যা। আরশে ও আছেন, এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের ব্যাখ্যা। এবার বলুন মন গড়া ব্যাখ্যা মতো কোরআন মানবেন না আহলে সুন্নাতুল জামাতের ব্যাখ্যা মতো? আহলে সুন্নাতুল জামাত কি বলে, আল্লাহ আরশে ই আছেন না আরশে ও আছেন? আল্লাহ আরশে ই আছেন, এটা আহলে সুন্নাতুল জামাতের ব্যাখ্যা নয়, এটা একদল বাতিল দলের মন গড়া ব্যাখ্যা। অতীতে যে সমস্ত বাতিল দল অতিবাহিত হয়ে গেছে, এদের মধ্যে একটা বাতিল দলের নাম মুজাসসিমা, আর একটা বাতিল দলের নাম মুসাববিহা। একটু কঠিন কথা, একটু মনোযোগ দিয়ে বুঝলে অনেক উপকার হবে। বান্দাকে যদি আল্লাহর কোন গুণে সমগুণে গুণান্বিত মনে করে, বান্দাকে আল্লাহর সমান মনে করলে এটার নাম শিরিক, বান্দাকে আল্লাহর সমান মনে করলে এর নাম শিরিক। যেমন আল্লাহ সৃষ্টিকর্তা, বান্দাকে সৃষ্টিকর্তা মনে করা শিরিক। আল্লাহ সুখ শান্তি দেওয়ার মালিক, বান্দাকে সুখ শান্তি দেওয়ার মালিক মনে করা শিরিক। আল্লাহ সন্তান দেওয়ার মালিক, বান্দাকে সন্তান দেওয়ার মালিক মনে করলে শিরিক। আছে কি বাংলাদেশে এমন মুসলমান যারা মাজারে গিয়া বাবার কাছে সন্তান চায়? এটা কি শিরিক? সন্তান দেওয়ার মালিক একমাত্র আল্লাহ ছাড়া আর কেউ নয়। সুতরাং যারা মাজারের বাবার কাছে সন্তান চায়, এরা মাজারের বাবাকে আল্লাহর সাথে শরীকদার সাব্যস্ত করে। বান্দাকে আল্লাহর সমান সাব্যস্ত করার নাম শিরিক, আর আল্লাহকে বান্দার সমান সাব্যস্ত করার নাম তসবিহ। তসবিহ বান্দারে আল্লাহর সমান বানাইল না আল্লাহরে বান্দার সমান বানাইল? যেমন আল্লাহ বিয়া করেন, আল্লাহরে কার সমান বানাইল? আল্লাহ বিবির সাথে মিলামিশা করেন, এটা শিরিক না তসবিহ? আল্লাহর ঘরে সন্তান জন্ম হয়, এটা শিরিক না তসবিহ? শিরিক যেমন কুফুরি, তসবিহও কুফুরি। বান্দাকে আল্লাহর সমান বানাইলে যেভাবে কাফের হইয়া যায়, তেমনি ভাবে আল্লাহকে বান্দার সমান বানাইলেও কাফের হইয়া যায়। বান্দা সন্তান দেওয়ার মালিক বিশ্বাস করলেও কাফের হয়, আল্লাহ সন্তান জন্ম দেন পিতা হইয়া জন্মদাতা হইয়া এই কথা বিশ্বাস করলেও কাফের হয়। কিন্তু দুই কাফেরের এক নাম না দুই কাফেরের দুই নাম? বান্দাকে আল্লাহর সমান সাব্যস্তকারী কাফেরের নাম মুশরিক, আর আল্লাহকে বান্দার সমান সাব্যস্ত করনেওয়ালা কাফিরের নাম মুসাববিহ। এর নাম মুসাববিহ, কাজটা হইল তসবিহ, আর কাজটা যে করে তার পরিচয় হইল মুসাববিহ। বাতিল দলগুলির মধ্যে একটা বাতিল দলের নাম মুজাসসিমা। বান্দার যেমন সীমিত আকারের একটা দেহ আছে, আল্লাহরও সীমিত আকারের একটা দেহ আছে। এই এই ভ্রান্ত মতবাদে যারা বিশ্বাসী এদের নাম মুজাসসিমা। আর বান্দার যেমন নাক মুখ চোখ বিশিষ্ট একটা চেহারা আছে, আল্লাহর নাক মুখ চোখ বিশিষ্ট একটা চেহারা আছে, আল্লাহর যেমন পাঁচ আঙ্গুল বিশিষ্ট একটা হাত আছে, আল্লাহর পাঁচ আঙ্গুল বিশিষ্ট একটা হাত আছে, বান্দার যেমন বসার জন্য দুইটা নিতম্ব আছে, আল্লাহর বসার জন্য দুইটা নিতম্ব আছে। এইটা যারা বিশ্বাস করে, এরা শিরিকের মাধ্যমে কুফুরি করলো না তসবির মাধ্যমে কুফুরি করলো। তাইলে বন্দার মতো আল্লাহর শরীর আছে, বন্দার মতো আল্লাহর অঙ্গ প্রত্যঙ্গ আছে, এইগুলি ইসলামী আকিদা না শিরিকি আকিদা? মুসাববিহাত মুজাসসিমা দলের মতো শিরিকি তসবিহাত কুফরি আকিদা। বন্দাকে আল্লাহর মতো সুখ শান্তি দেওয়ার মালিক বিশ্বাস করলেও কুফুরি হয়, বন্দাকে আল্লাহর মতো সন্তানের বাবা হওয়া বিশ্বাস করলেও কুফুরি হয়। প্রথম প্রকার কুফুরিটার নাম হইল শিরিক, আর দ্বিতীয় প্রকার কুফুরিটার নাম হল তসবি। বুঝে থাকতে বলুন, বান্দার দেহের মতো আল্লাহর দেহ আছে, এটা মুসলমানি আকিদা না কুফুরি আকিদা? বান্দার চেহারার মতো আল্লাহর চেহারা আছে, এটা মুসলমানি আকিদা না কুফুরি আকিদা? বান্দার হাতের মতো আল্লাহর হাত আছে, কুফুরিয়া মুসলমানি আকিদা না কুফুরি আকিদা? বান্দার পায়ের মতো আল্লাহর পা আছে, মুসলমানি আকিদা না কুফুরি আকিদা? বান্দা বসার মতো আল্লাহ বসেন, বান্দা যেভাবে সিংহাসনে বসে ঠিক তেমনি ভাবে আল্লাহও সিংহাসনে বসেন। বান্দার সিংহাসন হইল রাজকীয় গদি, আর আল্লাহর সিংহাসন হইল আরশ। কোন একজন রাজা সিংহাসনে যেভাবে বসে, আল্লাহও আরশে সেইভাবে বসেন। আমার কথাগুলি বুঝে থাকতে বলুন, এটা মুসলমানি আকিদা না কুফুরি আকিদা? এই কুফুরি আকিদায় অতীতকালে বিশ্বাসী ছিল মুসাববিহীনরা, আর বর্তমান দুনিয়ায় এই কুফুরি আকিদায় বিশ্বাসী এই লামজহাবিরা। এই লামজহাবিরা বলে আরশ হইল একটা উপবেশন করার মতো বস্তু, আর আল্লাহ পাক রাব্বুল আলামিন সেই কুরসিতে সেই চেয়ারে বসার মতো আল্লাহর দুইটা নিতম্ব আছে, এই দুই নিতম্বর মাধ্যমে আল্লাহ এই চেয়ারে বসেন। বলুন, ইদা মুসলমানি আকিদা না কুফুরি আকিদা? তাইলে লামজহাবিদের সাথে আমাদের মতভেদ শুধু হাত তোলার ব্যাপার নিয়া, হাত বাঁধার ব্যাপার নিয়া, নামাজে আমিন বলার ব্যাপার নিয়া, সুরা ফাতিহা পড়া না পড়ার ব্যাপার নিয়া, না ইমান আর কুফুর নিয়া। এরা কুফুরি আকিদায় বিশ্বাসী, আমরা মুসলমানি আকিদায় বিশ্বাসী। এরা যে সমস্ত কুফুরি আকিদায় বিশ্বাসী, এর মধ্যে একটা হলো এরা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কলেমাকে কুফুরি কলেমা বলে। এই 232 পৃষ্ঠা বিশিষ্ট এই বইয়ের মধ্যে প্রমাণ করার ব্যর্থ চেষ্টা করেছে যে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ কলেমাটি কোরআনের কোনো আয়াতেও নাই, রাসূলের কোনো সহি হাদিসেও নাই, সুতরাং এই কলেমায় যারা বিশ্বাসী এরা সব মুশরিক। আমরা দেখেছি কোরআনের কোনো আয়াতে লা ইলাহা ইল্লাল্লাহ আছে, কোরআনের কোনো আয়াতে মুহাম্মাদুর রাসূলুল্লাহ আছে, আর রাসূলের অনেকগুলি সহি হাদিসে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ একত্রে আছে। সুতরাং লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ কলেমা রাসূলের কোনো সহি হাদিসে নাই না অনেকগুলি সহি হাদিসে আছে? এই এই কথাটা লিখেছে যে, সে লেখাপড়া করেছে কোন মাদ্রাসায় জানেন? প্রাইমারি স্কুল, হাই স্কুল এবং কলেজে লেখাপড়া করেছে। আপনারা বলুন, বর্তমান বাংলাদেশের প্রাইমারি স্কুলের সিলেবাসে যে সমস্ত বই আছে, বর্তমান বাংলাদেশের হাই স্কুলে যে সমস্ত পাঠ্যভুক্ত বই আছে, বর্তমান বাংলাদেশের কলেজ ভার্সিটিতে যে সমস্ত পাঠ্যভুক্ত বই আছে, এই বইগুলিতে রসুলের সবগুলি সহি হাদিস উল্লেখ আছে? কোরআনের বিধান সংক্রান্ত সবগুলি আয়াত আছে? তাহলে যেই ব্যক্তি কোরআনের আয়াত যেখানে আছে সেখানে লেখাপড়াই করলো না, যে ব্যক্তি রাসূলের সহি হাদিস যে প্রতিষ্ঠানে শিক্ষা দেওয়া হয় সেই প্রতিষ্ঠানের বারান্দায়ও পাড়া দিল না, তাকে কে বলল নাগাল নাগালে না পাওয়া অঙ্গখানা চুলকাতে যাওয়ার জন্য? এটাকে বাংলায় বলে নাগালে না পাওয়া অঙ্গখানি চুলকাতে যাওয়া। অন্য ভাষায় বলা হয় কর্মকার হয়ে স্বর্ণালঙ্কার বানানোর চেষ্টা করা। কামার চিনেন আপনারা? কামার, কামারে গলার হার বানাইতে জানে নাকি কুড়াল বানাইতে জানে? কামারে যা বানায় তা গলার হার নয়, তা কুড়াল হতে পারে। ঠিক তেমনি ভাবে বর্তমান বাংলাদেশের প্রাইমারি স্কুল, হাই স্কুল, কলেজ, ভার্সিটির সিলেবাস পড়ুয়ারা যদি কিছু করতে পারে, তাহলে যন্ত্রপাতি আবিষ্কার করতে পারে। কোরআনে কি আছে, হাদিসে কি আছে, এইটা নিয়ে নাক গলাবার অধিকার তাদের নয়। আমি গতকাল আপনাদেরকে বলেছি দরগা মাদ্রাসার থেকে একটা মাসিক পত্রিকা বের হয় আল কাসিম নামে। এই আল কাসিম পত্রিকায় আমি কোরআন হাদিস থাকতে মজহাব কেন শিরোনামে ধারাবাহিকভাবে প্রতি মাসে লেখা দিচ্ছি, শুধু একটা বিষয়ের উপর, কোরআন হাদিস থাকতে মজহাব কেন। সেখানে আমি এই বইয়ের বিস্তারিত জবাব লিখছি, আপনারা যারা ধারাবাহিকভাবে পেতে চান ওই পত্রিকায় দেখে নিতে পারে। আমি যে কথাটা মূলত বলতে চেয়েছিলাম সেটা হলো লামজহাবিদের সাথে আমাদের মতবিরোধ আমিন জুড়ে বলা আর আস্তে বলা নিয়েই শুধু, তারাবি আট রাকাত আর বিশ রাকাত পড়া নিয়েই শুধু, হাত দু হাত নামাজে নাভির নিচে আর সিনাই বাঁধা নিয়েই শুধু না, কলেমা নিয়েও মতবিরোধ। মুসলমানের কলেমা হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লামজহাবিরা বলে এটা কুফুরি কলেমা, লামজহাবিরা বলে মুসলমানি কলেমা হলো শুধু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ নয়। আপনারা অনেকেই জানতে পারেন ঐতিহাসিক হুদাইবিয়ার সন্ধি চুক্তিতে উভয় পক্ষ যখন একমত হইল কতগুলি শর্ত শরাইতের মাধ্যমে, তখন এই সন্ধি চুক্তিটা লেখার জন্য হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দায়িত্ব দেওয়া হল। আলী হুদাইবিয়ার সন্ধি চুক্তির হেডিং লিখেছিলেন কুরাইশ বংশের সর্দারদের মধ্যে আর মুহাম্মাদুর রাসূলুল্লাহর মধ্যে সম্পাদিত চুক্তিনামা। কুরাইশ বংশের সর্দারদের মধ্যে আর কার মধ্যে? মুহাম্মাদুর রাসূলুল্লাহর মধ্যে। এই বেদিন কাফিরদের পক্ষ থেকে আপত্তি উত্থাপন করা হলো যে হেডিং হুদাইবিয়ার সন্ধির চুক্তিনামার হেডিং এ যদি মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখা হয় তাহলে আমরা স্বাক্ষর করব না, দস্তখত করব না। কেন? তারা বলে মুহাম্মদকে আমরা রাসূলুল্লাহ মানি না, এই জন্যই তো তোমাদের সাথে সংঘর্ষ। মুহাম্মদকে রাসূলুল্লাহ মানার কারণে না না মানার কারণে? মুসলমান না কাফের? শুধু আল্লাহ মানলেই মুসলমান হয় না, সাথে মুহাম্মাদুর রাসূলুল্লাহ মানতে হয়। এই জন্য শুধু লা ইলাহা ইল্লাল্লাহ মানলে মুসলমান হয় না, সাথে মুহাম্মাদুর রাসূলুল্লাহ মানতে হয়। আল্লাহর রাসূল হযরত আলীকে বললেন এই চুক্তিনামাটা ছিল 10 বছর মেয়াদি। কতদিন মেয়াদি? 10 বছর মেয়াদি চুক্তিনামার কাগজে মুহাম্মদ নামের সাথে রাসূলুল্লাহ লেখলেই কি আসে যায়, না লেখলেই কি আসে যায়? আমি তো 10 বছর মেয়াদি রাসূলুল্লাহ নই, আমি তো চিরস্থায়ী রাসূলুল্লাহ। 10 বছর মেয়াদি কাগজে মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখলেই কি আসে যায়, না লেখলেই কি আসে যায়? শান্তি চুক্তিটা হয়ে যাক, আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ লেখে ফেলো। আলী বলেন হুজুর আমি মুহাম্মদ নামের সাথে রাসূলুল্লাহ লেখে ফেলেছি, এখন যদি আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ লিখতে হয় তাহলে মুহাম্মদ নাম থেকে রাসূলুল্লাহ শব্দটা কেটে দিতে হয়, আমার সাহস নাই মুহাম্মদ নাম থেকে রাসূলুল্লাহ কেটে দেওয়ার। রাসূল বলেন তোমার সাহস না থাকলে কাগজ কলম আমার হাতে দাও। আল্লাহর রাসূল নিজের হাতে কাগজ কলম নিয়ে ঐতিহাসিক হুদাইবিয়ার সন্ধির চুক্তিনামা লিখলেন মক্কার কুরাইশ বংশের সর্দারদের মধ্যে আর আব্দুল্লাহর পুত্র মুহাম্মদের মধ্যে সম্পাদিত চুক্তিনামা। এটাকে কেন্দ্র করে আল্লাহ পবিত্র কোরআনের দীর্ঘ একটি সূরা নাযিল করেছেন, সূরাটির নাম সূরাতুল ফাতহ। সূরাতুল ফাতহ, এই সূরাতুল ফাতহের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন এই কলেমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহকে কালিমাতুত তাকওয়া বলে আখ্যায়িত করেছেন। অন্য সুরায় এই কলেমাকে কলেমায়ে তৈয়িবা বলা হয়েছে আর সূরাতুল ফাতহের মধ্যে কলেমায়ে তৈয়িবাকে তাকওয়ার কলেমা বলা হয়েছে। সেই সুরার ভিতরে শেষের দিকে এক আয়াতে আল্লাহ বলেন, কলেমায়ে তাকওয়ার উপর আমি মুসলমানদেরকে দৃঢ় করে দিলাম, আর কাফিরদের অন্তরে এই কলেমায়ে তাকওয়া গ্রহণ করার ব্যাপারে অপমানবোধ সৃষ্টি করে দিলাম। এরা মুহাম্মাদুর রাসূলুল্লাহ মানলে এদের অপমান হয়, আর মুহাম্মদ মুসলমানেরা মুহাম্মাদুর রাসূলুল্লাহ মানাকে সম্মানজনক ব্যাপার মনে করে। সারমর্ম হল আল্লাহ সুরাতুল ফাতহের শেষের দিকে দুইটা মূল্যবান কথা বলে দিয়েছেন। একটা হলো মুসলমানেরা মুহাম্মাদুর রাসূলুল্লাহ গ্রহণ করাকে সম্মানজনক মনে করে, আর বেদিন কাফিরেরা মুহাম্মাদুর রাসূলুল্লাহ মানাকে অপমানজনক মনে করে। এই সুরার মধ্যে আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কলেমাকে কালিমাতুত তাকওয়া নামে আখ্যায়িত করেছেন। এই মুহাম্মাদুর রাসূলুল্লাহ সহ লা ইলাহা ইল্লাল্লাহ গ্রহণ করা মুসলমানের কাজ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বাদ দিয়ে শুধু লা ইলাহা ইল্লাল্লাহ মানা মুমিন মুসলমানের কাজ নয়, বেদিন কাফিরের কাজ। সুতরাং এদের সাথে আমাদের মতবিরোধ শুধু আমিন জুড়ে বলা আর আস্তে বলা নিয়ে না, আমাদের মুসলমানি কলেমা নিয়েও মতবিরোধ। আমাদের কলেমাকে তারা কুফুরি কলেমা বলে, আর তারা একটা কুফুরি কলেমাকে মুসলমানি কলেমা মনে করে। এই জন্য আমি বলেছিলাম আহলে সুন্নাত ওয়াল জামাত এর ব্যাখ্যা মতো আল্লাহ আরশে আছেন এর মর্ম কি হয়, আর এই সমস্ত বাতিলদের ব্যাখ্যা মতো আল্লাহ আরশে আছেন এর মর্ম কি হয় পরিষ্কারভাবে বোঝা দরকার। যেহেতু সূরায়ে তোয়াহা এর পাঁচ নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন আর রহমান ও আলাল আরশিস্তাওয়া, দয়াল আল্লাহ আরশে আরশে সমাসীন আছেন, অর্থাৎ আরশে বিদ্যমান আছেন। আরশে ই না আরশে ও, বাতিলরা আরশে ই বলে আর আহলে সুন্নাত ওয়াল জামাত আরশে ও বলে। আহলে সুন্নাত ওয়াল জামাতের ব্যাখ্যা মতে আল্লাহ আরশে ও আছেন, আর লা মাযহাবীদের ব্যাখ্যা মতে আল্লাহ আরশে ই আছেন। এবার বুঝে থাকলে বলুন, আহলে সুন্নাত ওয়াল জামাতের পক্ষ থেকে কুরআনের ব্যাখ্যা আর লা মাযহাবীদের পক্ষ থেকে কুরআনের ব্যাখ্যায় ব্যবধান আছে কিনা? আহলে সুন্নাত ওয়াল জামাতের ব্যাখ্যা হলো সহি ব্যাখ্যা, বিশুদ্ধ ব্যাখ্যা। আহলে সুন্নাত ওয়াল জামাতের ব্যাখ্যা বাদ দিয়ে যারা কুরআনে ব্যাখ্যা করবে এদের ব্যাখ্যা মন গড়া ব্যাখ্যা, এদের ব্যাখ্যা গলত ব্যাখ্যা, ভ্রান্ত ব্যাখ্যা। আহলে সুন্নাত ওয়াল জামাতের উলামায়ে কেরাম তাফসীরের কিতাবে উদাহরণ দিয়ে লিখেছেন। কি লিখেছেন বলার সহজে বোঝার জন্য বলার আগে আপনাদের কাছে জিজ্ঞেস করতে চাই, আল্লাহ দেখেন কিনা, আল্লাহ শুনেন কিনা, আল্লাহ জানেন কিনা? আল্লাহর দেখতে কি চোখের দরকার হয়? আল্লাহ শুনতে কি কানের দরকার হয়? আল্লাহ জানতে কি কোন রকমের মাধ্যমের দরকার হয়? আল্লাহ চক্ষু ছাড়াই দেখেন, আল্লাহ কান ছাড়াই শুনেন, আল্লাহ মাধ্যম ছাড়াই জানেন, ঠিক তেমনি ভাবে আল্লাহ স্থান ছাড়াই থাকেন। খুব সহজে বোঝার জন্য উদাহরণ দিচ্ছি, অতীতকালে এমন এক সময় ছিল কিনা যখন আল্লাহ ছাড়া কোনো স্থান বলতে আর কোনো কাল বলতে আর কোনো ব্যক্তি বলতে কিছুই ছিল না, কোন স্থান বলতে কিছুই ছিল না শুধু আল্লাহ ছিলেন, কাল বলতে কিছুই ছিল না শুধু আল্লাহ ছিলেন, কোন ব্যক্তি বলতে কিছুই ছিল না শুধু আল্লাহ ছিলেন, এমন একটা অতীতে এমন একটা অবস্থা ছিল কিনা? তখন আল্লাহ ছিলেন কিন্তু স্থান ছিল না, জমিনও ছিল না আসমানও ছিল না, আরশও ছিল না পাতালও ছিল না, স্থান বলতে কিছুই ছিল না, তখনও আল্লাহ ছিলেন। তাহলে প্রমাণ হয়ে গেল আল্লাহ থাকার জন্য তিনি কোন স্থানের মুখাপেক্ষী নন। আমি থাকার জন্য একটা স্থানের মুখাপেক্ষী, আপনি যেখানে বসেছেন, ধরেন আপনি যদি একটা আসনে বসে থাকেন, আপনার অজ্ঞাতসারে আপনার নিচের থেকে যদি আসনটা হঠাৎ ছড়িয়ে ফেলা হয় আপনি বসা থাকবেন না পরে যাবেন, তাহলে প্রমাণ হয়ে গেল আপনি বসে থাকার জন্য একটা আসনের মুখাপেক্ষী। আল্লাহ থাকার জন্য আরশেরও মুখাপেক্ষী নন, আল্লাহ থাকার জন্য আসমানেরও মুখাপেক্ষী নন, আল্লাহ থাকার জন্য জমিনেরও মুখাপেক্ষী নন। প্রমাণ, যখন জমিন ছিল না আসমান ছিল না আরশ ছিল না পাতাল ছিল না তখন আল্লাহ ছিলেন। সুতরাং বান্দার থাকায় আর আল্লাহর থাকায় কয়েকটা ব্যবধান আছে, এর মধ্যে একটা হলো বান্দা তাকে সীমিত স্থানে, আল্লাহ তাকেন সর্বত্র। বন্দার থাকায় আর আল্লাহ থাকায় একটা বেশ কম, বন্দা থাকে সীমিত স্থানে, আল্লাহ থাকেন সর্বত্র। বন্দা দুই নম্বর বা পার্থক্য, বন্দা যে স্থানে থাকে সেই স্থানের মুখাপেক্ষী হইয়া থাকে, আল্লাহ সর্বত্র থাকেন, কোন স্থানের মুখাপেক্ষী হয় নয়। সুতরাং আল্লাহ যদি আমরা যেভাবে কুরসিতে বসি, আমরা যেভাবে সুফায় বসি, এই লামজহাবি বাতিল দলের ব্যাখ্যা মতো আল্লাহ যদি আরশে বসে থাকেন তাহলে আল্লাহ সুনির্দিষ্ট জায়গায় আছেন, অন্য জায়গায় নাই। আর আল্লাহ আরশের মুখাপেক্ষী হয়ে আছেন, আরশ যদি আল্লাহর নিচের থেকে সরিয়ে নেওয়া হয় তাহলে আল্লাহ পরে যাবেন। বলুন এটা ইসলামী ব্যাখ্যা না কুফুরি ব্যাখ্যা? এটা বিশুদ্ধ ব্যাখ্যা না ভ্রান্ত ব্যাখ্যা? সুতরাং লামজহাবিরা আল্লাহ আছেন মানে আহলে সুন্নাত ওয়াল জামাতের ব্যাখ্যা মতো না মন গড়া ব্যাখ্যা মতো? এই জন্য আহলে সুন্নাত ওয়াল জামাতের উলামায়ে কেরাম তাফসীরের কিতাবে লিখেছেন এইগুলি, এই সমস্ত আয়াত হইল আয়াতে মুতাশাবিহাতের অন্তর্ভুক্ত। এবার আমরা একটু বোঝার চেষ্টা করি আয়াতে মুতাশাবিহাত কাকে বলে। কুরআনের আয়াতগুলি প্রথমত দুই প্রকার। এক প্রকার আয়াতের শব্দগুলির সুনির্দিষ্ট অর্থ আছে, আর এক প্রকার আয়াতগুলির অংশের কোন সুনির্দিষ্ট অর্থ নাই। যেমন আলিফ লাম মিম একটা আয়াত, এই আয়াতের তিনটা অংশ, আলিফ একটা অংশ, লাম একটা অংশ, মিম একটা অংশ, কোনো অংশের কোনো সুনির্দিষ্ট অর্থ নাই, কোনো অংশের কোনো সুনির্দিষ্ট অর্থ নাই। এইগুলিকে তফসিরের পরিভাষায় হুরুফে মুকাত্তাআত বলা হয়। আর কতগুলি আয়াত আছে, এই আয়াতগুলির সুনির্দিষ্ট অর্থ আছে, কিন্তু আয়াতগুলিকে আল্লাহ মূল অর্থে ব্যবহার করেননি, রূপক অর্থে ব্যবহার করেছে। এই আয়াতগুলিকে আয়াতে মুতাশাবিহাত বলা হয়। যেমন এক আয়াতে আল্লাহ বলেন ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম ফামান নাকাসা ফাইন্নামা ইয়ানকুসু আলা নাফসিহি ওয়ামান আওফা বিমা আহাদা আলাইহিল্লাহ ফাসায়ুতিহি আজরান আযীমা। হে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যারা আপনার হাতে বায়াত হয়, আপনার হাতে কি হয়? বায়াত হয়, বায়াত আল্লাহর ভাষায় বলে বায়াত হওয়া, এইটাকেই আমাদের ভাষায় বলি মুরিদ হওয়া। কিছু লোক এমনও আছে সমাজে যারা মুরিদ হওয়াকে বেদাত বলে, পীর সাহেব মুরিদ করেন আর সাধারণ মানুষ তার হাতে ধরে মুরিদ হয়, এটাকে পীর মুরিদি বলা হয়। আমাদের সমাজে এমনও কিছু পণ্ডিতকে দেখতে পাওয়া যায়, এদের এই সমস্ত পণ্ডিত লামজহাবিদের মধ্যে বিদ্যমান। এই সমস্ত লামজহাবি পণ্ডিতেরা কয় পীর মুরিদি বেদাত, পীর মুরিদি কোরআনেও নাই হাদিসেও নাই। আমি বলতে চাই বেশ দুদক কোরআনেও নাই হাদিসেও নাই, তোমার বেশতেও ঠিকানা নাই, জাহান্নামেও ঠিকানা নাই। বেহেশত ফার্সি শব্দ, যে কোরআনে পাবেন কোথার থেকে? দুদক ফার্সি শব্দ, এটা হাদিসে পাবেন কোথার থেকে? আমরা যে জিনিসটাকে ফার্সি ভাষায় বেহেশত বলি এইটাকেই কোরআনের ভাষায় জান্নাত, হাদিসের ভাষায় জান্নাত বলে। আমরা ফার্সি ভাষায় যে জিনিসটাকে দুদক বলি, কোরআন হাদিসের ভাষায় সেটাকে জাহান্নাম বলে। বলেন কোরআন হাদিসে বেহেশত দুদক আছে না জান্নাত জাহান্নাম আছে? তাইলে যদি পীর মুরিদি কোরআন হাদিসে না থাকার কারণে বেদাত হয়, বেহেশত তো কোরআন হাদিসে নাই, তুমি তোমার বেহেশতে যাওয়ার দাবিটাও বেদাত। আর যদি বলো যে আমরা ফার্সি ভাষায় যে জিনিসটাকে বেহেশত বলি কোরআন হাদিসে ওইটাকেই জান্নাত বলে, তাহলে আমি এখানেও বলতে চাই আমাদের ভাষায় যে জিনিসটাকে পীর মুরিদি বলি আল্লাহর ভাষায় সেইটাকেই বায়াত বলে। এবার বলুন পীর মুরিদি কোরআন হাদিসে আছে কি নাই? পরিষ্কার ভাষায় আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। হে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনার হাতে যারা বায়াত হয়, বায়াত শব্দের শাব্দিক অর্থ হলো বেচা কিনা করা। মুরিদে একটা জিনিস দুইটা জিনিস বিক্রি করে পীরের হাতে ধরে, এবং পীর আল্লাহর পক্ষ থেকে মুরিদের দুইটা জিনিস কিনে নেয়। সুতরাং পীর মুরিদি একটা বেচা কিনার নাম, পীর মুরিদি একটা বেচা কিনার নাম। মুরিদে কি করে? দুইটা জিনিস পীরের হাতে ধরে, আল্লাহ পীরের হাতে ধরা মানে পীরে সাক্ষী রাখা। মুরিদে একজন আল্লাহওয়ালাকে পীর মেনে ওই পীরকে সাক্ষী রেখে নিজের দুইটা জিনিস আল্লাহর কাছে বিক্রি করে দেয়, এর বিনিময়ে আল্লাহর জান্নাতের খরিদ্দার হয়ে যায়। এটাকে আল্লাহর কোরআনের ভাষায় বলা হয়েছে বায়াত হওয়া। আল্লাহ বলেন, হে রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যারা আপনার হাতে ধরে বায়াত হয় অর্থাৎ নিজের জানমাল বিক্রি করে আর আল্লাহর জান্নাতের খরিদ্দার হয়। বলুন, বায়াত হওয়ার মানে কি? নিজের জানমাল বিক্রি করা আর জান্নাতের জান্নাত খরিদ করা। কার কাছে বিক্রি করা? আল্লাহর কাছে। কার কাছ থেকে জান্নাত খরিদ করা? আল্লাহর কাছ থেকে। কার মাধ্যমে? পীরের মাধ্যমে। পীরের মাধ্যমে, পীরের হাতে ধরে আমি আমার পীরকে মাধ্যম সাব্যস্ত করলাম আল্লাহর কাছে আমার জানমাল বিক্রি করার জন্য, আল্লাহর কাছ থেকে তার জান্নাতের খরিদ্দার হওয়ার জন্য। এই বিষয়টা কি আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা, নিশ্চয় আপনার হাতে ধরে যারা বায়াত হয় এরা প্রকারান্তরে আল্লাহর হাতে ধরেই বায়াত হয়। রাসূলের হাতে ধরে যারা বায়াত হয়, রসুলের হাতে ধরে যারা মুরিদ হয়, এরা আল্লাহ বলেন এরা আল্লাহর হাতে ধরে এই মুরিদ হয়। আল্লাহরও কি আমার মতো রক্তে মাংসে করা হাত আছে যাকে ধরে মুরিদ হওয়া যায়? তাইলে আমি আল্লাহর হাতে ধরে মুরিদ হওয়ার অর্থটা কি? আল্লাহর হাতে ধরে মুরিদ হওয়া এখানে মূল অর্থে আল্লাহ বলেননি, রূপক অর্থে বলেছেন। মূল অর্থে বলেছেন না রূপক অর্থে বলেছেন? রূপক অর্থটা কি? যেহেতু আমি আল্লাহর তোমার মতো রক্তে মাংসে করা হাত নাই, কাজে আমার হাতে তোমার রক্তে মাংসে করা হাতে ধরার উপায় নাই। আমার পক্ষ থেকে একজন ওলিকে আমি উকিল সাব্যস্ত করে দিলাম। আমার পক্ষ থেকে সাব্যস্ত করা উকিলের হাতে যে ব্যক্তি জানমাল বিক্রি করলো, সে আমি আল্লাহর হাতেই বিক্রি করলো। আমার সাব্যস্ত করা উকিলের মাধ্যমে যে জান্নাত খরিদ করলো, সে আমি আল্লাহর কাছ থেকেই জান্নাত খরিদ করলো। এবার বলুন, এখানে আল্লাহর হাত কথাটা যে আল্লাহ বলেছেন, আহলে সুন্নাত ওয়াল জামাতের ব্যাখ্যা মতো আমার মতো রক্তে মাংসে গড়া একটা হাত আছে আল্লাহর, না রূপক অর্থে বলেছেন? যেমন ভাবে আল্লাহর হাত কথাটা কোরআনে হাদিসে আল্লাহ মূল অর্থে বলেননি, রূপক অর্থে বলেছেন, যেভাবে আল্লাহর চেহারা নামের কথাটা আল্লাহ কোরআনে হাদিসে রাসূল তার হাদিসে মূল অর্থে বলেননি, রূপক অর্থে বলেছেন। যেমন ভাবে আল্লাহর পা বলতে আমাদের পায়ের মতো পা বুঝাবার জন্য বলেননি, রূপক অর্থে বলেছেন। ঠিক তেমনি ভাবে আল্লাহ আরশে সমাসীন হয়েছেন আমাদের মতো কুরসিতে সমাসীন হওয়ার অর্থে বলেননি, রূপক অর্থে বলেছেন। এবার বলুন, আয়াতে মুতাশাবিহাতের সুনির্দিষ্ট অর্থ হয় না রূপক অর্থ হয়? সূরায়ে তোহার 5 নম্বর আয়াতে যে আল্লাহ বলেছেন আল্লাহ আরশে সমাসীন হয়েছেন, সুনির্দিষ্ট অর্থে না রূপক অর্থে? এখানে রূপক অর্থটা কি? এখানে তো মূল অর্থে আল্লাহ একটা ব্যবহারই করেননি, বাতিলরা বলে মূল অর্থে ব্যবহার করেছেন, আহলে সুন্নাত ওয়াল জামাতের ব্যাখ্যা বলে রূপক অর্থে ব্যবহার করেছেন। এখানে আল্লাহ আরশে সমাসীন হয়েছেন, আরশে আছেন কথাটা রূপক অর্থে যে আল্লাহ বলেছেন, রূপক অর্থটা কি? এই আলোচনা ইনশাআল্লাহ আগামীকাল করা হবে। আজকে এই পর্যন্ত যে সমস্ত কথা আলোচনা করা হলো সূরায়ে তোহার 5 নম্বর আয়াতের প্রেক্ষিতে, কথাগুলি বুঝার এবং স্মরণ রাখার তৌফিক আল্লাহ দান করুন সবাই। বসা থাকুন, দোয়া হবে ইনশাআল্লাহ, দোয়ার পরে যাবো। কার হাতের দ্বারা আল্লাহ তাআলা দোয়াকে কবুল করবেন জানা নেই। এই জন্য অনেক মানুষ অনেক বিমারী আছে, আমরা অনেক মানুষ বিভিন্ন ধরনের বিপদগ্রস্ত আছে, আমরা সকলের জন্য দোয়া করব এবং আগামীকালকে এইভাবে আমাদের আগামীকালকে শেষ দিন হযরত কলিপুরী সাহেব শেষ দশটি ভেদ করবেন এবং আমাদের বাংলাদেশের আমার ভিডিও দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করবেন। জাযাকাল্লাহ খায়রান। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم Oh,

والذي خلقكم فمنكم كافر ومنكم مؤمن الله ما شاء الله والذي خلقكم فمنكم كافر والله بما تعملون بصير الله بارك الله في هذا الصدق ما شاء الله ما شاء الله ولن يؤخر الله نفسا إذا جاء أجلها الله أكبر الله أكبر ما شاء الله ما شاء الله ما شاء الله والله خبير بما يسبح لله ما في السماوات وما في الأرض له الملك وله الحمد وهو على كل شيء والذي خلقكم فمنكم كافر ومنكم مؤمن الله أكبر أسدك والله بما تعملون بصير الله أسأل أسأل بسم الله الرحمن الرحيم الله بسم الله الرحمن الرحيم الله أكبر الله أكبر أحسنت سبح اسم ربك الأعلى الله أكبر الله أكبر الذي خلق فسوى الله بسم الله الرحمن الرحيم سبح اسم ربك تعالى الله أكبر ما شاء الله بارك الله في حياتي ما شاء الله الذي خلق فسوى والذي قدر فهدى الله والذي سنقرئك إِنَّهُ يَعْلَمُ الْجَهْرَ وَمَا يَخْفَى وَنُيَسِّرُكَ لِلْيُسْرَى فَذَكِّرْ إِن نَّفَعَتِ الذِّكْرَى بسم الله الرحمن الرحيم سبح اسم ربك العلى الذي خلق فسوى والذي قدر فهذا والذي أخرج المرعى فجعله غثاء نحو سنقرئك فلا تنسى إلا ما شاء سيذكر من يخشى ويتجنبها الأشقى الذي يصلى النار الكبرى الذي يصلى النار الكبرى ثم لا يموت فيها ولا يحيا قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى إن هذا صحف الأولى صحف إبراهيم وموسى الله كثير الله كثير ما شاء الله بارك الله في الآيات بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم الله والضحى الله أكبر والليل إذا سجى ما ودعك ربك وما قلى والضحى والليل إذا سجى ما ودعك ربك وما قلى وللآخرة خير لك من الأولى ولسوف يعطيك ربك فترضى ألم يجدك يتيما فآوى لم يجدك يتيما فآوى ووجدك ضالا فهدى ووجدك عائلا فأغنى بسم الله الرحمن الرحيم والضحى والليل إذا سجى والضحى والليل إذا سجى ما ودعك ربك وما قلى وللآخرة سوف يعطيك ربك فترضى الله أكبر الله أكبر ما شاء الله ما شاء الله ألم يجدك يتيما فآوى ووجدك ضالا فهدى ووجدك عائلا فأغنى فأما اليتيم فلا تقهر وأما السائل فلا تنهر وأما بنعمة ربك فحدث بسم الله الرحمن الرحيم إذا جاء نصر الله والفتح ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واسمع فاستغفره إنه كان توابا. الله إذا جاء نصر الله والفتح ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفره إنه كان توابا. الله تكبير الله تكبير. ما هذا الجمال يا أستاذ؟ ما شاء الله. إذا جاء ورأيت الناس يدخلون في دين الله أفواجا. الله فسبح بحمد ربك واستغفره إنه كان توابا. صدق الله.